కరుణాలయం నమామి భగవత్పాదం శంకరం శ్రీహరిం పరమానందం ఉపదిష్టారమీశ్వరం వ్యాపకం సర్వలోకానాం కారణం నమామ్యహం. భగవాన్ శంకరాచార్య, ప్రత్యేక జీవి আত্যন্তিক দুঃখ নিবৃত্তি চায়, জেনে হোক চায় না জেনে হোক, কেউ দুঃখ চায় না, সবাই দুঃখ নিবৃত্তি চায় এবং সবসময় দুঃখ আমার কাছে না আসুক এটাই চায়। কিন্তু সেটাকে দুঃখ না আসুক সেটা প্রাপ্তি করার উপায় কি সেটা মানুষ বুঝে উঠতে পারে না। এই জন্য আমরা অন্যান্য বস্তু সুখ, এটা আমাকে সুখ দেবে, ওটা আমাকে সুখ দেবে, এই ভাবনা করে ভিন্ন ভিন্ন বস্তুর সাহায্যে সুখ প্রাপ্তির চেষ্টা করতে থাকি। যতদিন পর্যন্ত বাইরের বস্তু থেকে সুখ প্রাপ্তির চেষ্টা চলতে থাকবে ততদিন পর্যন্ত আমরা কখনো যথার্থ সুখ অনুভব করতে পারবো না। যখন এই বাইরের বস্তু থেকে সুখ প্রাপ্তির ইচ্ছাটাই মন থেকে চলে যাবে আর বুঝতে পারা যাবে যে ভগবান তো ভেতরের বস্তু, তিনি আমাদের, সেই ভেতরে আমাকে দেখতে হবে, আমার ভেতরে কি তথ্য সেটা জানতে হবে, ধীরে ধীরে যখন এই ইচ্ছা তীব্র হতে থাকবে তখন মানুষের আত্যন্তিক দুঃখ নিবৃত্তি আর নিরতিশয় সুখ প্রাপ্তি হয়। এটাকেই মুক্তি বলে বলা হয়েছে সমস্ত শাস্ত্রীয় মুক্তির। কিন্তু কনসেপ্ট একটাই, কেউ মুক্তি সেখানে অনুভব করতে পারি, কারণ কি আত্মা বা ঈশ্বর ইন্দ্রিয় গম্য বস্তু নন, কিন্তু তাকে অনুভব করা যায়, শুদ্ধ মনে তাকে অনুভব করা যায়। এই প্রক্রিয়াকে দেখাবার জন্য যে অজ্ঞান কি জিনিস, অশুদ্ধি কোথেকে আসলো সেটার কথা বলা হয়েছে। আর আমরা মানে বুঝতে পারি যেটা এটার থেকে ভিন্ন, তবুও মায়ার প্রভাবে মিলিয়ে ফেলি আমরা কালকে, এই যে এর থেকে অজ্ঞান এর থেকে ভিন্ন, মানে আত্মার সঙ্গে অনাত্মাকে, নিত্যর সঙ্গে অনিত্যকে, বিকারীর সঙ্গে অবিকারীকে, চেতনের সঙ্গে অচেতনকে, যে মিলিয়ে ফেলা এটাই হচ্ছে অজ্ঞান। এবং কালকে আমরা 22 নম্বর পর্যন্ত পড়েছিলাম, কি 22 নম্বর থেকে শুরু হবে আজকে? না, 22 থেকে শুরু হবে আজকে। ঠিক, তাই মানুষ যখন এই জ্বর আর শীতের এই গাঁটকে মানুষ যদি খুলে ফেলতে পারে, মানে জ্বরকে আলাদা করে চিৎকার আলাদা করে যদি মানুষ অনুভব করতে পারে, তাহলে মানুষ এই চিৎ যে অসঙ্গ পূর্ণ ব্যাপক এটাই বিষ্ণুর পরম তত্ত্ব, সেই পথকে মানুষ প্রাপ্ত করতে পারে বা সেটা অনুভব করতে পারে। আজকে সেখান থেকে আমরা শুরু করছি 22 নম্বর। আত্মানস্তত প্রকাশত্বম, আত্মানস্তত প্রকাশত্বম যত পদার্থ অবভাষণম, যত পদার্থ অবভাষণম নাগ্নাদি দীপ্তিবত দীপ্তির, নাগ্নাদি দীপ্তিবত দীপ্তির ভবত্যান্ধম যত নিশি, ভবত্যান্ধম যত নিশি। আত্মনস্তত প্রকাশত্বম যত পদার্থ অবভাষণম নাগ্নাদির দীপ্তিবত দীপ্তির ভবত্যান্ধম যত নিশি। আত্মনস্তত প্রকাশত্বম যত পদার্থ অবভাষণম নাগ্নাদি দীপ্তিবত দীপ্তির ভবত্যান্ধম যত নিশি। আত্মা বা ঈশ্বরের অস্তিত্বকে অনুভব করার জন্য প্রথম হচ্ছে যে যত বস্তু সংসারে আছে সমস্ত বস্তুকে আমরা ঈশ্বরের তার মধ্যে অস্তিত্বকে প্রদান করেছে। তা ঈশ্বরের অস্তিত্বতে সবার অস্তিত্ব সিদ্ধ হয় বলে কোন বস্তু যখন প্রকাশিত হয় তার মাধ্যমে ঈশ্বরের অস্তিত্ব বা আত্মার অস্তিত্ব সিদ্ধ হয়, মানে আত্মার প্রকাশে সবকিছু প্রকাশিত হয়। যেমন আত্মারা তৎ প্রকাশত্বম, আত্মার ধর্ম হচ্ছে সমস্ত বস্তুকে প্রকাশিত করা। যত পদার্থ ভবাচন, এই সমস্ত পদার্থকে মানে যিনি প্রকাশিত করেন সেটা হচ্ছে আত্মার প্রকাশ, সেটা হচ্ছে আত্মার ধর্ম। যত পদার্থ অবভাষণ আত্মান তত প্রকাশ, যা যে কোনো বস্তুকে আমরা দেখতে বুঝতে পারছি বা সামনে অনুভব করতে পারছি, সেই যে বস্তুর অস্তিত্ব এবং বস্তুর যে সত্তা এটা হচ্ছে আত্মার সত্তা, এবং আত্মার স্ফুরণ থেকেই বস্তুর স্ফুরণ হয়। যদি ওখানে ওই বস্তুর সত্তার যদি স্ফুরণ না হতো তাহলে আমরা কখনো কোনো বস্তুকে জানতে বা বুঝতেই পারতাম না। তার মানে বেদান্ত সিদ্ধান্ত অনুযায়ী যখনই আমরা কোনো বস্তুকে দেখছি তার মধ্যে আমরা ঈশ্বরকেই দেখছি। কিন্তু কি হয়, ঈশ্বরের নিজের কোনো নাম রূপ নেই বা ঈশ্বরের নিজের কোনো প্রয়োজন নেই, সেই জন্য ওই বস্তুর নাম রূপ আর প্রয়োজনের মধ্যে মনটা আটকে যায় বলে আমরা ঈশ্বরের অস্তিত্বকে ওখানে বুঝতে পারি না, তখন বস্তুর অস্তিত্বকেই বুঝে ফেলি আর ওখানে মনটা আটকে যায়। যে কোনো সময় যে কোনো বস্তুকে দেখছি আমি তখন কিন্তু ঈশ্বরকেই দেখছি, কিন্তু ঈশ্বরের নিজস্ব কোনো নাম রূপ নেই, কিন্তু অস্তিত্ব বা স্ফুরণ সেটা হচ্ছে ঈশ্বরের। তার সমস্ত বস্তু যে কোনো বস্তুকে আমরা তার অস্তিত্ব তার স্ফুরণ কিন্তু এই আত্মার জন্য বা ঈশ্বরের জন্যই সিদ্ধ হয়। কিন্তু যেহেতু ঈশ্বরের নিজস্ব কোনো নাম রূপ নেই, সেই জন্য কি হয় ওই বস্তুর নাম রূপের মাধ্যমেই তিনি অভিব্যক্ত হচ্ছেন। আর আমাদের মন ওই নাম রূপ বা ইন্দ্রিয় মন বা ইন্দ্রিয় ওই নাম রূপের মধ্যেই আটকে থাকতে ভালোবাসবে, অভ্যস্ত হয়ে গেছে, ওই অভ্যাসটাকে ছাড়তে হবে। নাম রূপের পেছনে কি আছে সেটা আমাদেরকে বুঝতে হবে, তাহলে মানুষ নিজের স্বরূপকে বুঝতে পারে আর কি। এখানে বলছে আত্মনা তৎ প্রকাশত্বম, আর এই আত্মার যে প্রকাশ এই প্রকাশ অগ্নির প্রকাশ বা সূর্যের প্রকাশের মতো নয়। এই আত্মার যে প্রকাশ যা দিয়ে সারা জগৎকে প্রকাশিত করছে সেই আত্মা বা ঈশ্বরের প্রকাশ সামান্য সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র অগ্নি এর যে প্রকাশ সেই রকম প্রকাশ এই আত্মার প্রকাশ নয়। কারণ কি সূর্য মানে আমরা এক সময় দেখতে পাই এক সময় দেখতে পাই না, তার গতির জন্য দিন রাত হয়। অগ্নি কখনো জ্বলে প্রকাশিত করে আবার বুঝে যায় তো তখন প্রকাশ থাকে না। কিন্তু আত্মার প্রকাশ মানে এখন দিন এখন রাত্রি সূর্যের গতির জন্য হতে এটা আমি বুঝতে পারছি আত্মার প্রকাশে। অগ্নি এখন জ্বলছে না এটা আমি বুঝতে পারছি যিনি থাকার জন্য, সেইটা হচ্ছে আত্মার নিত্য প্রকাশ। নাহি দ্রষ্টুর দৃষ্টির বিপরীলোপ বিদ্যতে অবিনাশিত্বাৎ। আমাদের দুটো দৃষ্টি আছে, একটা হচ্ছে অনিত্য দৃষ্টি একটা হচ্ছে নিত্য দৃষ্টি। এই অনিত্য দৃষ্টিকে যিনি দেখেন মানে চোখ দিয়ে দেখছি কান দিয়ে শুনছি যিনি দেখেন তার যে নিত্য দৃষ্টি তার কখনো লোভ বা নাশ হয় না, তার কখনো লোভ বা নাশ হয় না, তিনি সর্বদাই বিদ্যমান থাকেন। তাই জন্য আমি দেখতে পাচ্ছি কি পাচ্ছি না সেটা আমি বুঝতে পারি মানে জানতে পারি বুঝতে পারি। অর্থাৎ যে সময় আমার অনিত্য দৃষ্টি দেখতে পাচ্ছে না সে সময় আমার নিত্য দৃষ্টি সেটা বুঝতে পারছে যে আমি এখন দেখতে পাচ্ছি না। তাহলে এই আত্মার প্রকাশ নিত্য, অগ্নি বা সূর্য চন্দ্রের প্রকাশের মতো নয়, দিনের বেলায় থাকে রাত্রিবেলায় থাকে না বা কখনো বুঝতে পারি কখনো বুঝতে পারি এরকম নয়। আত্মার প্রকাশ মানে আমি যে বুঝতে পারছি না এটা যে আমি বুঝতে পারি এটা আত্মার প্রকাশ কি বোঝা যায় আর। ভগবান ভাষ্যকার অগ্নাদির দীপ্তি বা দীপ্তি, অগ্নি সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রের যেরকম প্রকাশ কোন একটা জ্যোতি বা কোন একটা এরকম ব্যাপার, কারণ কি আত্মা এই কখনো বিষয়রূপে দেখা যাবে না, কিন্তু আত্মার প্রকাশের জন্য বিষয়কে বোঝা যাবে। এই জন্য আত্মার ধর্ম হচ্ছে বা ঈশ্বরের ধর্ম হচ্ছে সমস্ত বস্তুকে সত্তা স্ফূর্তি প্রদান করা, কিন্তু সেই বস্তুকে সত্তা স্ফূর্তি প্রদান করেও সেই বস্তুর সঙ্গে আত্মার কোনো সম্বন্ধ বা সংসর্গ কখনো হয় না। এবং আত্মার এই যে প্রকাশ বস্তু থাকুক চাই না থাকুক, কারণ এসছে পঞ্চদশী বন্ধুকে নাট্যদ্বীপ বলে, মানে হলের মধ্যে যে কোনো স্টেপ মানে হল যেখানে নাটক আদি হয় সেখানে প্রকাশ থাকে, সেই প্রকাশ যখন কোনো নাট্যকার বা যখন কোনো অভিনেতা সেখানে কিছু করে দেখায় সেই প্রকাশ তাকেও প্রকাশ করে, তাকে প্রকাশ করে আবার হলে যারা বসে আছে যিনি এটার ডাইরেক্টর সেই প্রকাশ দিয়ে আমরা সবাইকেই দেখতে পাই। আবার যখন কেউ স্টেজের উপরে থাকে না, যখন স্টেজ খালি, তখন ওই প্রকাশ ওইটাও প্রকাশ করে যে স্টেজে এখন কেউ নেই। ঠিক সেই রকম আমাদের মনোরাজ্যে ভিন্ন ভিন্ন বৃত্তি চলতে থাকে, তাকেও যিনি প্রকাশ করে। আর যখন মনে কোনো বৃত্তি নেই, সেটাও যার দ্বারা প্রকাশিত হয়, সেই নিত্য প্রকাশের কখনো প্রকাশিত কখনো হয় না। এই জন্য বৃহদারণ্যক উপনিষদে অন্যায় বিজ্ঞাত বিজ্ঞাতের বিপরীলোক বিদ্যাতে অবিনাশিত্বাদ, যিনি জানেন, বিজ্ঞাত মানে যিনি জানেন, সেই জানেওয়ালা যিনি, সেই জানেওয়ালার যে জানার ক্ষমতা, সেই জানার ক্ষমতা কখনো নাশ হয় না। কারণ কি, সেটা একটা অবিনাশী জ্ঞান। তাই আর বাকি জগতে যা কিছু প্রকাশ আমরা দেখতে পাই, সেটা ঠিক আছে, সময়ের পার্থক্য আছে, কোনটা 1 মিনিট জলে, কোনটা 10 মিনিট জলে, কোনটা 10 ঘন্টা জলে, কোনটা 10 বছর জলে, কিন্তু নিত্য প্রকাশ কেউ নেই। আত্মার প্রকাশ নিত্য। কারণ কি, আত্মার প্রকাশ কোনো নিমিত্ত নিয়ে না, প্রকাশ এটা স্বরূপ। এই জন্য আত্মার প্রকাশের কখনো বিকার হয় না। এই অভিপ্রায় ভগবান ভাষ্যকার বললেন, আত্মানঃ তত প্রকাশত্বম যত পদার্থ অবভাষণম। তাহলে আমি কি যদি বুঝতে হয়, তাহলে কি হবে, যে কোনো পদার্থকে আমি দেখতে বুঝতে পারছি, ওই যিনি থাকার জন্য ওই পদার্থকে দেখতে বুঝতে পারছি, সেটা হচ্ছে আমি, সেটা হচ্ছে আমি। এইভাবে নিজের স্বরূপের চিন্তা করতে আমাদের কি হয়, ওই বস্তু দৃষ্টি চলে যায়। তখন বস্তুর নাম রূপ অর্থ ক্রিয়াকারিতা মনটা ওখানে আটকে যায়। কিন্তু এক মুহূর্তে যদি নাম রূপ আর অর্থ ক্রিয়াকারিতাকে ছেড়ে দিয়ে, যে কিসের জন্য আমি কি থাকার জন্য দেখতে বুঝতে পারলাম, সেইটাকে দিকে যদি মন যায়, তাহলে ধীরে ধীরে মন ঈশ্বরের দিকে, আত্মার দিকে যেতে থাকবে আর কি। এই আত্মারই প্রকাশে সবকিছু প্রকাশিত হয়, সেটা বোঝাবার জন্য কঠ উপনিষদে, মুন্ডক উপনিষদে, বৃহদারণ্যক উপনিষদে ভিন্ন ভিন্ন শ্লোক, এবং ভগবদ গীতাতেও এসছে। ভগবদ গীতায় নত ভাষয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্ব না নিবর্তন্তি তদ্ধম পরম। তাকে সূর্য চন্দ্র তাকে প্রকাশ করতে পারে না, কিন্তু যার তিনি থাকার জন্য সূর্য চন্দ্র প্রকাশিত হয়, সেটাই হচ্ছে প্রত্যেক জীবের পারমার্থিক স্বরূপ, সেটাই ঈশ্বর, সেটাই আত্মা। আগে আরো বলছেন এখানে ভগবান শঙ্কর, দেহোহম ইত্যয়ম মূঢ় ধৃত্বা তিষ্ঠতি অহো জনা, মম অয়ম ইত্যপি জ্ঞাত্বা ঘট দ্রষ্টেব সর্বদা, দেহোহম ইত্যয়ম মূঢ় ধৃত্বা তিষ্ঠতি অহো জনা, মম অয়ম ইত্যপি জ্ঞাত্বা ঘট দ্রষ্টেব সর্বদা, দেহোহম ইত্যয়ম মূঢ় ধৃত্বা তিষ্ঠতি অহো জনা, মম অয়ম ইত্যপি জ্ঞাত্বা ঘট দ্রষ্টেব সর্বদা। দেখতে পাচ্ছি যেটা আমার, আমরা প্রয়োগ করি, যেমন ঘোড়াকে দেখতে পাই বা জামাকে দেখতে পাই, জামাটা আমার বলি, এরম ভাবে আমরা ব্যবহারই করছি আমার শরীর, কিন্তু তবুও আমি শরীর। এই আমাদের অজ্ঞান, এই আমাদের অবিবেক আর কি। বলছেন ঘট দ্রষ্টা, এই যেমন যখন একটা বস্তুকে যদি আমি দেখতে পাই, সেই বস্তুকে দেখতে পাওয়ার জন্য ওই দৃশ্য বস্তুটা আমার থেকে সম্পূর্ণ ভিন্ন, ঠিক আছে, আমার সঙ্গে সম্বন্ধ করে নিয়েছি, কিন্তু আমার থেকে সম্পূর্ণ ভিন্ন। দৃশ্যের থেকে দ্রষ্টা সর্বদাই ভিন্ন হয়, আমরা দিক দৃশ্য বিবেকে পড়েছি এটা। এই জন্য ঘট দ্রষ্টা ইব অয়ম মম ইতি সর্বদা জ্ঞাতপি, যেমন ঘটের দ্রষ্টা ঘটকে দেখে কখনই ভাবে না যে ঘটটা আমি, কিন্তু অদ্ভুত এখানে শরীরে আমার শরীর, আমি শরীরকে দেখতে পাচ্ছি। তাহলে যিনি শরীরকে দেখছেন এবং শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি অহংকার সবকে যিনি দেখছেন, সেটাকে, সেটার থেকে শরীরটা ভিন্ন, অন্য বাইরের বস্তু এখানে মন স্থির বুঝতে পারে, কিন্তু ভেতরে এটা বুঝতে পারে না, সেখানে তাদাত্ম্য করে ফেলে। এটাই হচ্ছে অজ্ঞান বা মূঢ়তা। ঘট দ্রষ্টা ইব, ঘটের দ্রষ্টার মতন অয়ম মানে এই আমার, এটা আমার, এই শরীরটা আমার বা এই ঘরটা আমার, এরকম সর্বদা বোঝা সত্ত্বেও, ইতি জ্ঞাতপি বোঝা সত্ত্বেও, অহ মূঢ় জানো হয় বিবেকী ব্যক্তি কি হয়, অহম অয়ম মাই, এই আমি, এই শরীর, আমি এই শরীর, এই রূপে মনে করে যে খুশিতে থাকে আর কি, আমি এই শরীর। যার ফলে কি হয়, শরীরের কোনো বিকার উৎপন্ন, শরীরের কোনো পরিবর্তন, তার সাথে সুখী দুঃখী হতে থাকে। আরে আমি সুখ দুঃখ পরিবর্তন এগুলো সবগুলোকে আমি দেখছি, এগুলো দেখার জন্য কি হয়, যে এর সঙ্গে এর দৃশ্য আর দ্রষ্টা, এর সঙ্গে ভিন্নতা আছে, দৃশ্য কখনো দ্রষ্টা হবে না, দ্রষ্টা কখনো দৃশ্য হবে না। আমরা আমার করে সম্বন্ধ করে তাকে দেখতে থাকি, তাকে ব্যবহার করি, কিন্তু মন থেকে আমি শরীর এই ভাবটা যেতে চাই না। কিছু শরীরে হলেই ব্যাস, আমার এই হয়েছে, আমার ওই হয়েছে, আমার শরীরে, এটা বলি না যে আমার শরীরে এই হয়েছে, এইটা এই এই যে বোধটা, এই বোধটা উৎপন্ন হতে চায় না, এটাই হচ্ছে অজ্ঞান বা মায়ার মহিমা। ঘটের দোষটাকে যেমন আমরা দেখে বা ঘরটা আমার থেকে ভিন্ন, এখানে দৃঢ়, এখানে কখনো ভ্রান্তি হয় না, কিন্তু শরীরকে আমি দেখতে পাচ্ছি, শরীরকে সমস্ত বিকার গুলোকে আমি বুঝতে পারছি, শরীরের সমস্ত পরিবর্তনকে আমি জানতে পারছি, এত সব হওয়া সত্ত্বেও তবুও আমি শরীর এই বুদ্ধি এটা যেতে চায় না, এটা আমি শরীর এইভাবেই আমাদের মন মানে জন্মান্তরের এখান থেকে মনকে উঠাতে পারা খুব মুশকিল। এটাই হচ্ছে সাধনা, ধীরে ধীরে ধীরে বিবেক পূর্বক বিচার পূর্বক যদি এখান থেকে মানে সহজ মানে সহজ মানে একটু চেষ্টা করি সেখান থেকে বোঝান হয়ে আছে ঈশ্বরীর অভ্যাসকে ছাড়া। আমি বারবার আমার আমার করে ব্যবহার করছি, তাহলে এটা আমি কি করে হব? ঠিক আছে বলুন মা। বলবাদ বলছি যে 23 নম্বর শ্লোকের যে মমায়া, এটা কিভাবে ভাঙলেন একটু বলবেন আর একবার, সেকেন্ড লাইনটা দ্বিতীয় লাইনটা। হ্যাঁ বুঝেছি, মম অয়ম ইতি অপি, এইভাবে এটা আমার এইভাবে জানা সত্ত্বেও আমি এটা হয়ে যায় আমাদের ভুল ভ্রান্তিকে যে আমি শরীর, আমি শরীর বা শরীর মরে গেলে আমি মরে গেলাম, শরীর জন্ম নিলাম আমি জন্ম নিলাম, এই যে ভ্রান্তি গুলো বোঝা সত্ত্বেও এই ভ্রান্তি যেতে চায় না, কারণ জন্মান্তরের সংস্কার এমন দৃঢ়ভাবে বসে আছে বারবার গুরুমুখ থেকে শাস্ত্র থেকে বা এগুলো শোনা সত্ত্বেও এটা তাড়াতাড়ি মন থেকে যেতে চায় না। এটাই হচ্ছে সাধনা, যে বেদান্তের মুখ্য সাধনা হচ্ছে বিচার। এই বিচারের প্রক্রিয়াটা কি সেটা এখানে বারবার ভগবান শঙ্করাচার্য দেখাচ্ছে যে কোন জায়গাটাতে আমরা ভুল করে ফেলছি। আর যদি এই ঠিক আছে শরীর আছে সেখানে, যেমন আমি একটা জায়গায় থাকি একটা জামা পরি, সেই জামাটাকে আমাকে ধুতে হবে, কাচতে হবে, পরিষ্কার রাখতে হবে, ব্যবহার করতে হবে, কিন্তু মনে কখনোই থাকবে না যে জামাটা আমি, কখনোই হবে না সেটা। এটা দেখুন আশ্চর্য ব্যাপার, এরকম শরীরটাও তো একটা জামা, একেও হয়তো নাহালাতে হবে, খাওয়াতে হবে, কাপড় পরাতে হবে, হবে, কিন্তু ভ্রান্তি হয়ে যায় কি শরীরটা, এই এই ডিফারেন্সটাকে স্পষ্ট করে বুঝে নেওয়া, এইটাই হচ্ছে অপরোক্ষ অনুভূতি। এটাকে যদি আমরা বুঝে উঠতে পারি তাহলে আর ঠিক আছে, যেমন আমরা আমরা জামা কাপড় পরি, জামাকে ধুতেও হয়, তাকে সাবান লাগাতে হয়, পরিষ্কার করতে হয়, সূর্যতে দিতে হয়, মেলতে হয়, শুকাতে হয়, ঠিক সেরকম শরীরকে ভগবান দিয়েছেন এটাকে অনুভব করার জন্যই যে আমি শরীর নই, ভগবত চিন্তাতেই মনকে লাগাবার জন্যই এবং শরীর থেকে নিজেকে ভিন্ন বোঝার জন্যই জন্মান্তরের সংস্কারটি গুলো তীব্রভাবে বসে আছে ওইটাকে বোঝাবার জন্যই ভগবান শরীরকে দিয়েছেন। তাহলে আমি কি সেটা বোঝার জন্য এটা জ্ঞান কি জিনিস, এটা এখন প্রথমে অজ্ঞান কি জিনিস বলেছে, এবার ভ্রান্তিতে সেটাকে মিলিয়ে ফেলা হয়েছে যে ভ্রান্তি কতটুকু এমন নয় যে আমি বুঝতে পারছি না, বুঝেও ভুল হচ্ছে, যদি একদম বুঝতে না পারতাম তাহলে সমস্যা ছিল না, তাহলে বললেই বুঝে যেতাম, কিন্তু এখন কি হয়েছে একটা ভুল বুঝে রেখেছি সেইটাকে বের করা মুশকিল হচ্ছে, বোঝা সত্ত্বেও একটা ভুল বুঝে রেখেছি এটাকে বের করা মুশকিল হচ্ছে, এইখানে ভগবান শঙ্কর এবার নিজে আমি কি করে সেটা এখন বোঝাবার জন্য বলছেন। দেখুন ব্রহ্মৈবাহম সমশান্ত সচ্চিদানন্দ লক্ষণ, ব্রহ্মৈবাহম সমশান্ত সচ্চিদানন্দ লক্ষণ, নাহম দেহ যশদ রূপ জ্ঞান মিত্যুচ্যতে বুধৈ, নাহম দেহ যশদ রূপ জ্ঞান মিত্যুচ্যতে বুধৈ, ব্রহ্মৈবাহম সমশান্ত সচ্চিদানন্দ লক্ষণ, নাহম দেহ যশদ রূপ জ্ঞান মিত্যুচ্যতে বুধৈ। ব্রহ্মৈবাহম অহম মানে আমি, আমি যেটাকে নিজেকে আমি ভাবছি সে আমি পরিচ্ছিন্ন নই, আমি ব্যাপক, আমি সবার জন্য সমান, আমি শান্ত, আমার কোনো কারো কোথাও কোনো সচ্চিদানন্দ লক্ষণ, আমি সৎরূপ, আমি চিত্রূপ, আমি আনন্দরূপ, এই লক্ষণ দ্বারা লক্ষিত হয়, এর দ্বারা বোঝা যায় আমার স্বরূপকে। কারণ আমি সৎরূপ কি করে বুঝবো? কোনো মানুষ মরতে চায় না, আমি সবসময় বেঁচেই থাকতে চাই। কারণ কি, সৎ মানে সবসময় থাকার যে ভাব সেটা আমার মনের মধ্যে সর্বদাই আছে, কারণ আত্মার থেকে এসছে, তো আত্মার দ্বারা ইন্ডিউসড মনের মধ্যে ভাব গেছে যায়, আমি যেন সবসময় থাকি, কারণ আত্মা সবসময় থাকে। অথচ শরীরের সঙ্গে তাদাত্ম্য করে রেখেছি, তাই ভ্রান্তিতে মনে হয় মরে যাবো, থাকবো না। এই সবসময় থাকার ইচ্ছা মানুষের থাকে, আর শরীরের সঙ্গে তাদাত্ম্য করে ভ্রান্তিতে মনে হয় যে আমি থাকবো না, আমার আমি শেষ হয়ে যাবো, আমার জীবন বোধহয় চলে যাবে। কিন্তু আমি যে সবসময় আছি, ছিলাম, আছি, থাকবো, এইটা মানে মনের মধ্যে দৃঢ় হয়ে বসতে বসতে পারে না। তাই ভগবান ভাষ্যকার বলছে, ব্রহ্ম অহম সম, আমি সবার প্রতি একই রকম। এই যে রাগ দ্বেষ তারা যে আমাদের এটা ভালো এটা মন্দ, আত্মার মধ্যে নেই, এটা মনের ধর্ম। আত্মা সবাইকে সমানভাবে প্রকাশিত করে, আত্মা সবাইকে সমানভাবে সত্তা স্ফূর্তি আর আনন্দের মাত্রা দিয়ে রেখেছে ভগবান সবার জন্য। নির্দোষ এই সমম ব্রহ্ম ভগবদ্ গীতা পঞ্চম অধ্যায়ে, তসমাদ ব্রহ্মণি তেষ্টিত, সমস্ত দোষ থেকে রহিত সবার জন্য সমান সেই ব্রহ্ম। সেই ব্রহ্ম ভাবে আমাদের স্থির তোলে, সমত্ব দৃষ্টি আনতে হবে। সমত্ব দৃষ্টি আনতে হলে কি করতে হবে? নিজের ব্যাপকতাকে আর অসঙ্গতাকে বুঝতে হবে। আর আসক্তি থাকলেই সেখানে সমভাব আসা যাবে না, বিচার ও নিরণ ঠিক ঠিক ঠিক করে বিবেকও জাগ্রত হবে না। নিরাসক্ত মন হতে পারলে সেখানে বিবেক ঠিক ঠিক জাগ্রত হয়ে যায়, নিরাসক্ত হতে পারলে মন বিবেক জাগ্রত হয়ে যায়। এই জন্য বলছেন, অহম সম শান্ত সচ্চিদালক সচ্চিদানন্দ লক্ষণ ব্রহ্ম এব, আমি সব, আমি সমান, আমি শান্ত, আমি সৎ মানে আমি চিরকাল থাকবো, আমি চিত, আমি জ্ঞান স্বরূপ, আমি এই এই যে আমি কনসিয়াস, এটা এই বোধটা তো আমাদের আছে, এটা নিয়ে না আমি আছি, এই বোধটা আছে, এবং আমার আমি চেতন, এই বোধও আমার আছে। কারণ কি, মন মাঝখানে একটা ফ্যাকড়া লাগিয়ে রেখেছে, মন সেখানে ভালো মন্দ দিয়ে আটকে দিয়েছে। মনের যে বিষমতা বুদ্ধি, এটা ভালো এটা মন্দ, এটা চাই এটা চাই না, এই যে বৃত্তি গুলো, যে অন্ত মানে কি, সেখানে কোনো বিক্ষেপ নেই। বিক্ষেপ কেন হয়? এটা কি ওটা কি, এটা চাই ওটা চাই, এগুলো তো বিক্ষেপ, এগুলো মনের মধ্যে বিক্ষেপ উৎপন্ন করে। কিন্তু যা কিছু সংসারে দেখতে পাচ্ছি ভগবান ভিন্ন কিচ্ছু নেই, আর নতুন করে চাওয়ারও কিছু নেই। কারণ কি, এত জিনিস তো চেয়ে দেখলাম, কই চাওয়ার ইচ্ছা কি বন্ধ হলো? এবার ভগবানকে চেয়ে দেখে দিয়ে চাওয়ার ইচ্ছা বন্ধ হয় কি? ব্যাস ওই একটা চাওয়া যদি মনের মধ্যে দৃঢ়ভাবে জেগে যায়, তখন সমস্ত চাওয়ার ইচ্ছাই বন্ধ হয়ে যায়, আর পাওয়ারও ইচ্ছা থাকে না। জানি ভগবত প্রাপ্তি হলে মানুষের পূর্ণত্বের বোধ হয়ে যায়, নিজের পূর্ণতার বোধ হলে তখন আর কোনো জিনিসের প্রতি কোনো আগ্রহ কৌতূহল কিছু থাকে না। ওই সংস্কার দ্বারা শরীরের ব্যবহার চলতে থাকে, কিন্তু একদম শান্ত ভেতর থেকে, একদম শান্ত এক আনন্দের ধারা, ওই সেই আনন্দের এক শান্ত ধারা ভেতর থেকে চলতে থাকে, সেটাকে এখানে ভগবান শঙ্করাচার্য বলছেন, ব্রহ্মই বাহম সম শান্ত সৎ চিত আনন্দ লক্ষণ। মানে তাকে, তিনি সচ্চিত আনন্দ, তাকে তো দেখা যায় না, কিন্তু সচ্চিত আনন্দেরই লক্ষিত হন তার দ্বারা। লক্ষিত হয় মানে কি, সিধা সিধা তাকে দেখে বলতে পারবে না, কিন্তু যেখানে এই জিনিসগুলো দেখা যাবে সেটা ব্রহ্ম। মানে সব জায়গাতে সবাই সবসময় থাকতে চায়, আর আমি চেতন, বা সব যে জিনিসটা প্রকাশিত হচ্ছে যার মধ্যে চেতন আছে তাই প্রকাশিত হচ্ছে, এবং সেই জিনিসটা কারো না কারোকে আনন্দই দেয়, যে কোনো বস্তু, এমনকি মৃত শরীর, যাদের সঙ্গে সম্বন্ধ রাখে তাদের জন্য দুঃখদায়ক হলে হওয়া সত্ত্বেও শকুনি গুলো আনন্দ পায়। যারা শ্মশান ঘাটে কাজ করে তারা খুশি হয় যে এখন আমার একটা খদ্দের এসছে, আমি কিছু পয়সা পাবো। তা সমস্ত জিনিসই কারো না কারোর জন্য আনন্দদায়ক হয়, সেখানে কিছু আনন্দ আছে, তার বস্তুর সত্তা, বস্তুর স্ফুরণ এবং বস্তুর আনন্দ, যে কোনো বস্তুর মধ্যে এটা আছে, এটা হচ্ছে ভগবানের অংশ। আর নাম রূপ আর অর্থ ক্রিয়াকারিতা এটা হচ্ছে মায়ার অংশ। স্পষ্ট করে দিক দৃশ্য বিবেকে বিদ্যারণ্যমণি বলেছেন, ওই মায়ের অংশ দিয়ে ঈশ্বর অংশটা ঢেকে থাকে, আমাদের ঈশ্বর অংশ দিয়ে মায়াকে ঢেকে ফেলতে হবে। মানে নাম রূপ আর অর্থ ক্রিয়াকারিতার যে আসক্তি সেটাকে সরিয়ে সচ্চিদানন্দ সম্বন্ধে বারবার বারবার চিন্তা করতে হবে। এই জন্য এখানে বললেন বারবার এটা ভাবতে হবে, কি ভাবতে হবে, এটাই জ্ঞান যে আমি ব্যাপক, আমি অসংখ্য, আমি পূর্ণ, আমি শান্ত, আমি সবার প্রতি সমান, আমি সবসময় আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। এটা কখনো শরীর চলে গেলে আমি চলে যাবো এই ভাবটাই মন থেকে বের করতে দিতে হয়। মৃত্যু নামে কোনো বস্তুই নেই সংসারে, ওটা একটা ভ্রান্ত কল্পনা মাত্র। আমি আগেও ছিলাম, এখনো আছি, পরেও থাকবো। মৃত্যু মানে একটা একটা জামা পাল্টানো মাত্র। ভগবদ গীতা ভগবান কি সুন্দর বলেছেন, বাসাংশি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরপুরাণ তথা শরীরানি বিহায় জান্নানি সঞ্জাতি নবানি। এইটাই তো মৃত্যু, একটা বস্ত্র পরিবর্তন মাত্র। জন্য আপনি আমি সবাই আগেও ছিলাম, এখনো আছি, পরেও থাকবো, এটাই হচ্ছে সচেতন। মাহম দেহ হি অসত্য বিষ, এই জন্য এই যে অসত্রু বারবার পরিবর্তন হচ্ছে, বাস্তবিক না থাকা সত্য আছে বলে মনে হচ্ছে, সত্য বলে মনে হচ্ছে, এই শরীর আমি নই, এই যে চিন্তা বারবার জ্ঞানমিতি উচ্চতে বোধেই বুদ্ধিমান ব্যক্তিদের দ্বারা এটাকে জ্ঞান বলা হয়। এই জন্য আমি অনেক পড়ালেখা করেছি, জানি জ্ঞান আছে, ঠিক আছে, সেটা ব্যবহারিক জ্ঞান, কিন্তু পারমার্থিক জ্ঞান আর অজ্ঞান এই দৃষ্টিতে বলা হয়। নিজের স্বরূপকে বা ভগবানকে যিনি জানেন তাকে, তিনি তার যথার্থ জ্ঞান আছে, বা যে বস্তুটা যেরকম সেভাবে যিনি বুঝে যান তার যথার্থ জ্ঞান আছে। যিনি যতক্ষণ জানতে পারেন না, একটার মধ্যে অন্যটাকে আরোপ করে মিশিয়ে ফেলে সেটা হচ্ছে অজ্ঞান। তো অজ্ঞান কি আগে বলে এসছে, এখন এই লাইনটাই যে জ্ঞানমিতি উচ্চতে বোধেই, এটাই জ্ঞান, বুদ্ধিমান ব্যক্তি জ্ঞানী ব্যক্তিদের দ্বারা এটাকেই জ্ঞান বলা হয়েছে, এটাকেই জ্ঞান বলা হয়। এটা এই লাইনটা দেখবেন এখন রিপিট হবে, যে তাহলে জ্ঞান কি হলো, আমি অসংগ, আমি ব্যাপক, আমি পূর্ণ, আমি শান্ত, আমি সম, আমি ছিল, আছি, আমি ছিলাম, আমি আছি, আমি থাকব, আমি চেতন, আমি সবার মধ্যে আনন্দ প্রদান করি। আমি যদি আনন্দ স্বরূপ হই তাহলে আমার সংস্পর্শে যারা থাকবে তারা আমার থেকে আনন্দিতই হবে। এইরকম একটা ভাব নিজের মনের মধ্যে সবসময় জাগিয়ে রাখতে পারলে তাহলে আর শরীরের সঙ্গে তাদাত্মতা হবে না। তাহলে কি হবে, এই যে ভাবটা বা এই যে মনোবৃত্তিটা, এটাই না তো জ্ঞান, আলাদা কিছু বস্তু নয়, যে এটাকেই আমরা জ্ঞান বলি। জ্ঞান বললে একটা অনেক কিছু হয়ে যাবে, 10টা মাথা, 20টা হাত, 20টা পা, বিষয়টি তা নয়, তার বিপরীত, যেখানে যেখানে এই ভ্রান্ত বুদ্ধি তাদাত্মতা আছে সে সব চলে যাবে। মন প্রথমে মনে হবে যেন আমি অসহায় হয়ে গেলাম, তারপরেই মনে জেগে উঠতে পারে আমি পূর্ণ, আমি অসহায় কোথায়, আমি তো সবার মধ্যে আমি বিদ্যমান, সবকিছুর মধ্যে আমি স্ফুরিত হচ্ছি, আমি সবকিছুর মধ্যে নিজের অস্তিত্বকে সবার মধ্যে দেখতে পারলে তো কখনো মনে হবে না যে আমি থাকবো না। আমার সবসময় মনে হবে ব্যাস আমি আছি, আমি ছিলাম, আমি থাকবো। ওই ওই শরীরটা আগেও ছিল না, কিছুদিনের জন্য আছি, পরেও থাকবে না, যাই যাক, শরীরটাই তো আমার বন্ধন, কিন্তু শরীরটা চলে গেলেও আমার অস্তিত্ব থাকবে। এই ভাবটাকে বারবার বারবার চিন্তা করতে পারলে মানুষ এই তাদাত্মতা ছুটে যায়, শরীরের থেকে একাত্মতা ছুটে যায় আর কি। এই জন্য এখানে বলছি এই দেখুন এই পদটা এবার বারবার আসবে, জ্ঞানমিতি উচ্চতে বুধেই, একেই বুদ্ধিমান ব্যক্তিদের দ্বারা বা মানে শাস্ত্রজ্ঞ ব্যক্তি, শাস্ত্রের ভাষাতে একেই জ্ঞান বলা হয়েছে, শাস্ত্রের ভাষাতে একেই জ্ঞান বলা হয়েছে যে আমি অসংগ, আমি পূর্ণ, আমি ব্যাপক, আমি সতরূপ মানে চিরকাল থাকবো, আমি চৈতন্যরূপ, এবং আমি সবার মধ্যে আনন্দ প্রদান করি। এটা যদি আমার মনের মধ্যে সবসময় থাকে, আমি অসংগ, আমি পবিত্র, আমি আনন্দময়, তাহলে দেখবেন এই ভাবটা যদি আমার মনের মধ্যে থাকে তাহলে আপনার সংস্পর্শ যারা আসবে তাদের মধ্যেও ওই পবিত্রতা বা শুদ্ধতার ভাব এবং আনন্দের ভাব তার মধ্যেও ইনডিউসড হতে থাকবে, যদি আমার মধ্যে সেই ভাবটা দৃঢ় থাকে। তো এই জন্য তো মহাপুরুষ যারা তত্ত্ব অনুভব করছেন তাদের কাছে মানুষ যেতে চায়, কারণ শান্ত এবং আনন্দময় ভাব সেটা তার মধ্যে তাদের মধ্যে মানে তাদের মধ্যে নেমে ইনডিউসড হয়, মনটা শান্ত হয়, অসংকার নিরবদ্ধ অহমে অহমব্যয়ঃ নাহম দেহ হি অসদরূপ জ্ঞানমিত্যুচ্যতে বুধৈ নির্বিকারো নিরাকারো নিরবধ্যহমব্যয়ঃ নাহম দেহ যশদরূপ জ্ঞানমিত্যুচ্যতে বুধে নির্বিকারো নিরাকারো নিরবধ্যহমব্যয়ঃ নাহম দেহ যশদরূপ জ্ঞানমিত্যুচ্যতে বুধে। সেকেন্ড লাইনটা একদম এক, না হম দেহই অসাত রূপে, কারণ কি আমরা নিজেকে দেহ ভেবে রেখেছি। তাই ভগবান শঙ্করাচার্য এইটাকে বারবার বলছে, এটা ভাবো যে এই অভ্যাসটাকে নিরূপণ করো। প্রারব্ধ পুষ্যতে বপু এত নিশ্চিত অভ্যাস অপনয়নম করু বিবেক চূড়ামন্ত্রে, যে অভ্যাস করে রেখেছে আমি শরীর, আমি শরীর মিথ্যা বস্তুকে ভ্রান্ত সত্য ভেবে সেটাকে রক্ষা করার জন্য নিরন্তর প্রচেষ্টা, এইটাকে আমি সরাতে হবে মানতে। নির্বিকার আমার মধ্যে কোনো বিকার নেই, তা আমি তো নিজেকে সুখী দুঃখী রাগী কাম ক্রোধ ওইসব বিকার তো আমি নিজের মধ্যে দেখতে পাই, ওইটাই তো ভ্রান্তি। ওসব বিকার গুলো মনের হচ্ছে, ওটা আত্মার নয়, তুমি ওগুলো দেখতে পাও তা ওগুলো তোমার নয়, ওগুলো মনের হচ্ছে। ওই মন থেকে নিজেকে আলাদা করে নাও, তাহলে ওই বিকারের সঙ্গে তাদাত্ম্য হবে না, আর মনও আর ওই বইগুলো নিয়ে বৃদ্ধি করতে পারবে না, বাড়তে পারবে না। নির্বিকার সমস্ত বিকার থেকে রহিত, আমার কোনো আকার নেই, তাই না? মন আমি মানুষ, আমি দেবতা, আমি হিরণ্যগর্ভ, চিঠি, এগুলো তো শরীরের আকার, কিন্তু আমি আমার কোনো আকার নেই, আমি নিরাকার। আকার রহিত হওয়ার ফলে তো কি হবে যে কোনো পার্টিকুলার ফর্মের উপরে কোনো অ্যাটাচমেন্ট আসবে না, সমস্ত আকারের মধ্যে আমি বিদ্যমান আছি, তাই কোনো আকারের প্রতি কোনো আসক্তি নেই, এমন কোনো আকার নেই যার থেকে আমি আলাদা। সমস্ত আকার তো আমার সত্তার জন্য সত্তান্বিত হয়েছে, তাই দেবতা শরীর হোক, গন্ধর্ব শরীর হোক, অথবা চিটি শরীর হোক, অথবা মানুষ শরীর হোক, কোনো আসক্তি মন থেকে তখন আর থাকবে না, কারণ আমি নিরাকার। আমি নিরাকার, আমি নির্বিকার, এই দুটো জিনিস মানে আমি নিরাকার তাই আমি নির্বিকার। নিরবধ্য মানে নির্মল, আমার মধ্যে কোনো মল মানে দোষ, আমার সাথে কেউ মিলতে পারবে না, আমার সাথে কেউ মেলে মানে, যেমন অশুদ্ধি কেন আসে, শুদ্ধ ঘিয়ের মধ্যে একটু কিছু ডালটা বা তেল মেলেই দেন ওটা অশুদ্ধ, মানে কারোর সঙ্গে যদি একটা বিজাতীয় বস্তুর সঙ্গে মিলে যাওয়াটাকে বলে অশুদ্ধি, সেটা দোষযুক্ত হয়। কিন্তু আত্মার থেকে বিজাতীয় কোনো বস্তুই নেই সংসারে, এটা মিলবে কার সাথে? যা কিছু বস্তু দেখা যাচ্ছে তো ভ্রান্তিতে প্রতিটি মাত্র, যেমন রজ্জুর সঙ্গে রজ্জুর উপরে যে দড়ির উপরে দেখা যায় যে সর্প, সেই সর্পের কোনো কালে কোনো সম্বন্ধই নেই, তিরকালে সম্বন্ধ নেই, কিন্তু সেটাই সর্প বলে আমরা ভ্রান্তিক নিয়ে আমরা সর্প সর্প করে ব্যবহার করতে থাকি, কিন্তু সেটা কোনো কালে এই রজ্জুর সঙ্গে সর্পের কোনো সম্বন্ধই হয়নি। সেই রকম আত্মার উপরে এই সর্পরূপী এই শরীরকে দেখা যাচ্ছে, কিন্তু কোনো কালে শরীরের সঙ্গে আত্মার কোনো সম্বন্ধ হয়নি। শরীরের গুণ দোষ ভালো মন্দের দ্বারা আত্মা কখনো মানে প্রভাবিত হয় না, শরীরের গুণ দোষ ভালো মন্দের দ্বারা কখনো শরীর ইন্দ্রিয় আত্মা কখনো প্রভাবিত হয় না, এই জন্য নিরবধ্য দোষরহিত আত্মা অব্যয়, কারণ কি আমার আকার নেই, আমার কোনো ব্যয় কি করে হয়, আমার কাছে কোনো জিনিস থাকলে, ধন থাকলে ধনের ব্যয় হয়, শরীর থাকলে শরীর খারাপ হয়, এগুলো হচ্ছে ব্যয়। আমার কাছে কোনো রিলেটিভ থাকলে কেউ চলে গেল তখন তার ব্যয় হলো, আমি ধন পরিজন থেকে রহিত হলাম সেটা ব্যয় হয়, কিন্তু আমার কোনো ধনও নেই, আমার কোনো পরিজনও নেই, তাই আমি নিত্য অব্যয়, আমার মধ্যে কোনো ব্যয় নেই। কি অদ্ভুত অদ্ভুত শব্দ, এগুলোকে এই শব্দগুলোকে নিয়ে একটু ভাবলেও নিজের স্বরূপের চিন্তা হবে আর দেখবেন কত ভাল লাগবে, আনন্দ লাগে মনে, কিন্তু তার জন্য একটু সংস্কার গুলো করতে হয় ভেতর থেকে। আমাদের বিষয়ে চিন্তা করতে ভাল লাগে তাই মন ওটাতেই চলে যায়, কিন্তু নিজের স্বরূপের চিন্তা যে এত সুন্দর স্বরূপ শাস্ত্র বলছে এটাই আমি, শুনতে ভাল লাগে করতেও ভাল লাগে, কিন্তু সেইগুলো ছেড়ে দিয়ে সেই ভাবে থাকতে আমরা সেখান থেকে সরে আসতে চাই, সেই ভাবে নিজেকে ধরে রাখতে পারলে সব সময় একটা আনন্দের ধারায় থাকতে পারবে। নির্বিকার নিরাকার নিরবধ্য অহম অব্যয়, আমার কোনো আকার নেই, আমার কোনো বিকার নেই, আমার কারোর সঙ্গে কোনো সম্বন্ধ নেই, আর আমার কোনো ধন দৌলত কিছু নেই, ফলে তো আমার কোনো ব্যয়ও নেই, আমার কোনো ক্ষতিও নেই, কোনো আমার পারমার্থিক Yeah, so for me, in the last sprint, I mainly work on the Excel automation. There was a couple of days I was on leave. Then sales order, we moved the package to production. where we solved the bug, where we are now getting the correct message. So and then there are no, the ad hoc only I added the task. And then for 1743 we completed the demo. SIT also is now going on. Yesterday there was an issue and then we solved that too. So yeah, 1743 will be moving that to quality next week. So that is in the next sprint I have planned. So if you go to the next. এই শরীরটা হচ্ছে মানে বসার জায়গা, আমার বসার জায়গা, এখানে বসে আমাকে বুঝতে হবে যে আমি বাস্তবিক কি, ব্যাস, কিন্তু এটা আমি এই ভ্রান্তিটাকে সরিয়ে নিতে হবে। Yes, and so this UAT will be done, and most probably if we got the UAT approval, we'll be waiting for their ASPOS DLL license version, but we'll complete our UAT test cases, execute the test cases, and UAT will be provided. But until and unless we wait for ASPOS DLL to move it to hypercare. Tableau also will be discussed, like what should be the roadmap for Tableau. EP plus will continue, like whatever the process, we can make changes, we will do, otherwise the Office 365 license will be allowed. And that sandbox POC for three-minute task. আমার কিছু জিনিস আমার কাছে আছে যেটা থেকে আমি হারিয়ে যাবে, সেরকম আমার হারাবারও কিছু নেই, আমার পাওয়ার এই ভাবটাকে যদি মনের মধ্যে দৃঢ় মানুষ করে থাকতে পারে, সে কখনো জীবনে দুঃখী হবে না। Today we will discuss that, like we have a meeting, and then I will be adding that into the ad hoc. এগুলোকে এই যে এই লাস্ট লাইনটা তো বারবার আসছে, সেজন্য এখানে এটা যে আমি শরীর অসৎরূপী শরীর আমি নই, এই বোধটাই হচ্ছে মুখ্য রূপে, আর বাকি আমি কি সেইগুলোকে ধীরে ধীরে করে ভগবান এটুকু এটা বিকেল বেলায়, আমার এখানে তো সকালবেলাতেই ভোরবেলাতে যদি আমরা এইটাকে একবার ভাবি তো সারাদিন যেন এর একটা রেজোনেন্স মনের মধ্যে চলতে থাকে। ঠিক আছে, সাংসারিক ব্যবহার যা হচ্ছে প্রতিদিন শরীর তার মতো, কিন্তু আমার ভেতরে যেন একটা ভগবানের অস্তিত্ব, আপনি যে পূর্ণতা, নিজের অসঙ্গতাকে আমি ধরে রাখতে পারি, এটা যদি ধীরে ধীরে মানুষ ভেতর থেকে গ্রহ করতে পারে, তাহলে তার কখনো দুঃখ তাকে স্পর্শ করতে পারবে না। দুঃখ আসবে কিন্তু দুঃখ তাকে স্পর্শ করতে পারবে না। ঠিক আছে, ওম পূর্ণমাদাম পূর্ণমিদাম পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। কালকে একটু বেশি সময় দেওয়া হবে, কালকে 1 ঘন্টা, কালকে 1 ঘন্টা ক্লাস করবো, সবাই এরম ভাবে সময়টা হাতে রেখে বসবে, কালকে 1 ঘন্টা ক্লাস হবে, কালকে আমার ছুটি আছে। ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ।